بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دايلو الله رنامي إذا السماء انشقت جاكون آكاش بيديرن هويبه وأذنت لربها وحقت ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয় এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাইরে নিক্ষেপ করিবে ও শূন্য গর্ভ হইবে এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে ইহাই তাহার করণীয় তখন তোমরা পুনরুত্থিত হইবে হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে ما من أوتي كتابه بيمينه جاك تهر عمل لما تهر دكين هست دعوه بي فسوف يحاسب حسابا يسيرا تهر حساب نكا شهجي لوا هوي بي وينقلب إلى أهله مسرورا ابن شه تهر شجند نكت پرفل چت فريا جائي بي وأم ما من أوتي كتابه وراء ظهره এবং যাহাকে তাহার আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎ দিক হইতে দেওয়া হইবে فسوف يدعو ثبورا সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে ويصلى سعيرا এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে إنه كان في أهله مسرورا شتو تهار شجن در مدھے آنند چھل إنه ظن أن لن يحور شتو بھابی تو جے شے ککنوی فریا جائی بینا بلا إن ربه كان به بصيرا নিশ্চয়ই ফিরিয়া যাইবে তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন আমি শপথ করি অস্তের আগের এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার এবং শপথ চন্দ্রের যখন ইয়া পূর্ণ হয় لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ نِشْجِي تُمْرَا دھاپے دھاپے آرہن کریبے فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ شُتران اوہا در کی ہوئی لو جے اوہا را ایمان آنے نا وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ایبن اوہا در نکات قرآن پاٹ کرا ہوئی لے اوہا را سیزدہ کرے نا بل الذين كفروا يكذبون পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে والله اعلم بما يوعون এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ তাহা সবিশেষ অবগত فبشرهم بعذاب اليم সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون كنتو جهارا إيمانانه او شتكرمو كره تهدر جنر رويا چه نربيت چنن پروشكار